أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي القارعة محا پرلوي ما القارعة محا پرلوي كي وما أدراك ما القارعة محا پرلوي شمون دي تمي كي جانو يوم يكون الناس كالفراش المبثوث شئ دين مانوش هبه بكيبت پتنگر مطو وتكون الجبال كالعهن المنفوش এবং পর্বত সমূহ হইবে ধ্বনিত রঙিন পশমের মতো তখন যাহার পাল্লা ভারী হইবে সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন কিন্তু যাহার পাল্লা হালকা হইবে তাহার স্থান হইবে হাবিয়া তুমি কি জানো উহা কি উহা অতি উত্তপ্ত অগ্নি।